কেন? তার স্বামীর রূহ আসবে আজকে বিছানা। কি আপনারা কি মনে করেন? বলে অবস্থায় লাগিয়ে আছেন কেন? আজকে আজকে যে দান করবে তার দান নিয়ে মরার নামে দান করতে হবে, মৃত ব্যক্তির নাম যে যা দান করেছে তাহলে সেই দান নিয়ে গর্ব করবে কবরস্থানে কবরের কবরবাসীরা। তারপরে আরো কত রকম বিশ্বাস আছে, আপনারা কি জানেন যে কেউ মারা গেলে পরে তার রূপ ঘরে আসে? তো বিশ্বাস করেন না? বেশ, আপনার বাজার যেতে রাস্তায় একটা বট গাছ আছে, সেই বট গাছে গতকাল একটা ছেলে বা মেয়ে গলায় দড়ি দিয়ে মারা গেছে। বাজার থেকে যখন ফিরলেন তখন মোটামুটি রাত 10টা 11টা, অন্ধকার, আপনার সাথে কেউ নেই, টর্চ নেই। সেই বটতলার পাশ দিয়ে যখন পার হবেন, কালকে যেমন পরশুদিন যেমন পার হয়েছিলেন, আর কি সেরকম পার হতে পারবেন? কেন বলে? কেন ভয় আয়না হয় না, গা বাজে না বাজে না? তাহলে কারণটা কি? এই বিশ্বাস যে কাল মরে গেছে রে, বুঝে এখানে থাকে আর ধূপ করে মাথায় পড়ে, এটা আমি কি করবো? আল্লাহ বলুন কেন, কারণ বলুন আমাকে কেন ভয় লাগে, ভয়টা কেন লাগে? কবরস্থান কবরস্থানের পাশ দিয়ে যখন আমরা পার হয়ে যাই তখন গা বাজে না বাজে না? ভয় লাগে, একটু ছোট্ট করে শব্দ করে, আরে ভাই পাথুরে, ওই যে পাথুর পাখি, পাথুর পাখিতে বসে ফুল খাচ্ছে, ফুল ওই যে বড়ই একগুলো ফুল খাচ্ছে, আর এটা তো পড়বে পাঁচ গাছে এসে পড়ছে, আমার হচ্ছে এখন বম করছে। কেন ভয় লাগে? কেন ভয় লাগে? একটাই বিশ্বাস যে মানুষ মারা গেলে ভূত হয়, আত্মহত্যা করে মানুষ মারা গেলে তার রূপ ছুটে বেড়ায়, এই যে বিশ্বাস। এই বিশ্বাস সুবিশ্বাস না কুবিশ্বাস, সংস্কার না কুসংস্কার, কুসংস্কার। আর এই বিশ্বাস আমাদের মনে প্রচন্ড হওয়ার জন্য আমরা ভয় খাই। তাছাড়া আমার মনে ভয় খাওয়ার কোনো কারণ নেই, পরশুদিন হেঁটে গেছে কোনো ভয় লাগেনি, আর আজকে বা কালকে ভয় যদি মারা গেছে আর আজকে আমার ভয় লাগছে, তার কারণ কি? এই বিশ্বাস। আর এখান থেকে যার মনে ভয় লাগে মনে করবেন যে তার মনে তৌহিদের জ্ঞান নেই বা অল্প আছে। তৌহিদের জ্ঞান থাকতো, হাদিস কোরআনের সঠিক জ্ঞান থাকতো, তাহলে এই মন তার মনে এই ভয় তার মনে স্থান দিতে না বেদনা নিশ্চয়ই না। এরা মনে করে সবাই বলাতে রাতে রূহ ফিরে আসে, অতএব এই ধারণা কি ভুল। রূহ যখন চলে যায় এই জগৎ ছেড়ে, তখন এই জগতের কোন অবস্থা জানতে বা দেখতে পারে, এমনিতেও পারে না, এমনি দেখতেও আসে না, এমনকি অন্যান্য রুহের কথা দূরের কথা। সব থেকে শ্রেষ্ঠ পবিত্র রূহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ কোথায় আছে? এই জগতে আছে। আমরা কি করছি না করছি জানতে পারছেন? জানতে পারছেন না? আমরা যখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দরুদ পাঠ করি, সেই দরুদ কি তিনি শুনতে পান? বলেন বাংলাদেশের ওই পর্ণকুবির থেকে যখন এক বুড়ি বা এক কোন পুরুষ আল্লাহ চুপি চুপি নিঃশব্দে দরুদ পড়ে, সেই দরুদ আল্লাহ তিনি শুনতে পান? আর তার মসজিদে খোতবাতে যে খোতবাতে নামাজে যে দরুদ পড়া হয়, মাইক্রোফোনে পড়া হয় বিশাল আওয়াজে, এবং তার ওই কবরের সামনে যে বিশাল শব্দে দরুদ করা হয় সেই দরুদ শুনতে পান? বলে অনেকে বিশ্বাস করে হ্যাঁ হুজুর পান, অনেকে বলে আমি হুজুর তোমার ভাত করতে গিয়ে সালাম করতে আমার সালাম শুনতে পান, বিশ্বাস করতে পারে, কিন্তু এগুলো খুব বিশ্বাস। আল্লাহ নবী দরুদ সরাসরি শুনতে পান না, দরুদ শোনানো হয় তাই না? তাকে দরুদ তাকে সালাম শোনানো হয়, পৌঁছে দেওয়া হয় বিশেষ তার মাধ্যমে। সুতরাং এই বিশ্বাস যে এই জগৎ থেকে যে আত্মা চলে যাবে সেই আত্মা ফিরে আসে, এই বিশ্বাস আমাদের না, তাদের ওই যে ওদের ওরা মনে করে ভূত হয়ে আসে, দোষ হয় এদের মরা সঙ্গে সঙ্গে ঘর থেকে বেরোতে কেন মারা দোষ হয়ে যায় এবং ভূত হয়ে ঘরে চলে আসে, সেই বিশ্বাস আমাদের মনে স্থান পেয়েছে, যার ফলে আমরা কুবিশ্বাসকে কুসংস্কারকে আমাদের মনে স্থান দিয়ে আমরা রূপ তারাবার ব্যবস্থা করি। তিন দিনের অনুষ্ঠান হয় না হয় না, তিন দিনের অনুষ্ঠান কি হয়? রূপ তোলার অনুষ্ঠান, রূপ ঘরে আস বারবার আসা দরকার, কেন তোমার স্বামী আসো তোমাকে তার অবস্থানে করছো, তোমার বাপ রূপ তোমার বাপ তোমার দেখা করতে আসছে তার অবস্থা কেন হচ্ছে না? বুঝলু আগে বাপ ছিল এখন বাপ নেই এখন ভূত। হায় হায় মুসলমান তোমার মন এত মোটা হয়ে গেল কেন? কেন হাদিস কোরআন যে শিক্ষা মানে খারাপ নয়। আমাদের হুজুররা